আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যদে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, তোমার বক্ষে দুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরমত সব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হয়, চলো কি থামিয়া যাবে বেদনায়। দেখিবে কে যেন মরে পড়ে আছে, দেখিবে কে যেন মরে পড়ে আছে। তোমার পথের ধুলিকে, তবু আমারে দেব না ভুলিতে।